যাওয়া আসে দিনগুলি ফিরে পাওয়া যায় না। হাজার মনের যত স্বপ্ন কি ফিরে পাওয়া যায় না। আমি তো তোমারই ছিলাম শুধু মনে খো, হারিয়ে যাওয়া সে দিনগুলি ফিরে পাওয়া যায় না। হাজার মনের যত স্বপ্ন কি ফিরে পাওয়া যায় না। মেঘকে বলেছি চাঁদকে ঠেকো না, মেঘকে বলেছি চাঁদকে ঠেকো না, বৃষ্টিকে বলেছি তুমি কেঁদো না, তুমি কেঁদো না, হারিয়ে যাওয়া দিন যদি কাছে ডাকে, হারিয়ে যাওয়া সে দিনগুলি ফিরে পাওয়া যায় না। হাজার মনের যত স্বপ্ন কি ফিরে পাওয়া যায় না। অগ্নিকে বলেছি আর জ্বালিও না, অগ্নিকে বলেছি আর জ্বালিও না, ফুলকে বলেছি তুমি কেঁদো না, তুমি কেঁদো না, হারিয়ে যাওয়া সে দিন যদি ডাকে, হারিয়ে যাওয়া সে দিনগুলি ফিরে পাওয়া যায় না। হাজার মনের যত স্বপ্ন কি ফিরে পাওয়া যায় না। আমি তো হাজার মনের যত স্বপ্ন কি ফিরে পাওয়া যায় না। হারিয়ে যাওয়া সে দিনগুলি ফিরে।